بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইসলাহ করা, নবী রাসূলগণ কোরআনে কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, তার মধ্যে শুআয়ব আলাইহিস সালাম বলছে, ইন উরিদু ইল্লাল ইসলাহ, হে জাতি, আমি একমাত্র সংস্কারের উদ্দেশ্যে এসেছি। হে জাতি, আমি শুধু সংশোধন চাই, আর তোমাদের কিছু চাই না। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাকাতু ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটা তৌফিক দিবেন ততটাই হবে। আমার কাজ হচ্ছে তোমাদের ইসলাম সংশোধনের চেষ্টা করা, আমার ইসলাম পরে, নিজের আগে সংশোধন তারপরে পরের। সমস্ত নবী রসুলগণের পেশা ছিল আল্লাহ রাব্বুল আলমিনের সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা কারা? হ্যাঁ, আপনারা বলিরা, অলিরাও শ্রেষ্ঠ। হ্যাঁ, আর প্রত্যেক মুসলিম অলি, কিন্তু আবার অলি মানে বুঝিয়ান না যে পীরের দল, বেদাত করে আল্লাহর ওলি হই না, শিরিক করে আল্লাহর ওলি হই না, এগুলো ভুল কথা। জি হ্যাঁ, যদি তাদের আকীদা আমলে শিরিক আর বেদাত কোরআনে বা হাদিসের আলোকে স্পষ্ট হয়ে যায়, তাহলে তাদেরকে ওলি বলা আপনার জুলুম, কাল কিয়ামতে বুঝতে পারবেন ভালো করে যে কাকে আল্লাহর ওলি বানিয়েছেন, যাকে আল্লাহ দুশ্মন বলছেন শিরিক বেদাত করার কারণে, তাদেরকে আল্লাহর ওলি বানিয়েছেন আপনি। সম্মানিত ভাতৃমণ্ডলী, কি বলছিলাম, নবী রাসূলগণ ইসলাহর কাজে এসেছেন। জি হ্যাঁ, ইসলাহর কাজে এসেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ কারা বললেন? হ্যাঁ, নবী, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ নবী রাসূল, তাই না? আস্তে করে বলছেন, নবী আর ওলি। আচ্ছা, খাস ওলি, সাধারণ ওলি হচ্ছে যে কোনো মুসলিম, খাস ওলি যারা খুব নেক মানুষ, অন্তত এতে তো আমরা একমত, ঠিক না? কেরামতির দরকার নেই, আর কাশফের দরকার নেই, সব বিদাতি কথা, আর ওয়াজদার হাল হয়ে যাবে, আর মাতলামি পাগলামি করবে, আর নাচানাচি করবে, জিকির করতে গিয়ে প্যান্ডেলে লাভ দিয়ে দিবে, একবার স্টেজে লাভ দিয়ে চলে আসবে। হ্যাঁ, এইসব না, এইসব ভণ্ডামি, এসব বিদাতি কাজ। জি হ্যাঁ, আল্লাহর ওলি যারা নেক মানুষ, ঠিক কিনা? আল্লাহর ওলি আর নবী কারা বেশি শ্রেষ্ঠ? আমাদের দেশে বক্তা সাহেব যদি শ্রোতাদেরকে বলে যে ওলিরা নবীর চেয়ে শ্রেষ্ঠ, ঠিক না বেঠি? এত পাগল জাতি বলে ঠিক, এইটা তো ঠিক বলবে, যা বলাছে তাই বলছে, তোতা পাখির মতো। সুবহানাল্লাহ, শিরককে যদি বলে ঠিক তো ঠিক, বেদাতকে বলে ঠিক তো ঠিক, গুমরাহিকে বলে ঠিক তো ওইটাই ঠিক, আর সাক্ষী করছে এমন লোকেরা যারা বেচারা কিছু জানে না। আরে ভাই আলেম, আপনি আপনি জানছেন, জনগণ তো আপনার কাছ থেকে শুনতে এসে, তো এদেরকে সাক্ষী করে লাভ কি? ওরা কি জানে আপনার চেয়ে বেশি জানে, যে আপনার কথার সার্টিফাই করবে? যুক্তিটা বুঝছেন না বলছেন না? তো এই যে ঠিক আর ঠিক, আর পাগলের মতো বলছে ঠিক, ভুল কেউ ঠিক আর ঠিক কেউ ঠিক, বড়ই ভুল এগুলো। তো যাই হোক, বলছিলাম নবী রাসূলগণ সবচেয়ে শ্রেষ্ঠ, নবী রাসূলগণ আল্লাহর ওলি, খাস ওলি মানে খাস দোস্ত, আর অতিরিক্ত নবী এবং রাসূল তাদের কাছে ওহী এসেছে, ঠিক কিনা? আর বাকি যারা নবী নয় কিন্তু আল্লাহর ওলি, তাদের কাছে ওহী এসেছে? জিব্রাইল তাদের সাথে কথা বলেছে? আসমানের খবর তারা জানতে পেরেছে? গায়বের কথা তাদের কাছে ওহী করা হয়েছে? ওহি হইলে শয়তানের ওহি, আজ ফেরেশতার ওহি তাদের কাছে হয় না। আপনারা আলহামদুলিল্লাহ ফিতরাতের উপর, হ্যাঁ, প্রাকৃতিক ইসলামের উপর আছেন যে নবীরা ওলির চাইতে শ্রেষ্ঠ, বললেন না বললেন না? আস্তে করে না জোরে করে, এক বাক্যে, ঠিক না? কিন্তু বড় একজন সুফি পীর বলছে, খুদনা বাহারান ওয়াকাফাল আম্বিয়া আলা সাহিবি, আমরা পীরেরা সুফিরা এমন সাগরে পাড়ি দিয়েছি যেই সাগরের তটে গিয়ে কিনারে গিয়ে নবীরা থমকে দাঁড়িয়ে গেছে, আর যেতে পারে নাই। কি বুঝলেন? মানে নবীরা ঘাটে গিয়ে থেমে গেল, নদী পার হইতে পারল না, সাগর পার হইতে পারল না, আর আমরা সাগরে কি করলাম? পাড়ি দিয়ে দিলাম। তাহলে ওলি বড় না নবী বড়? তাদের কাছে কি? তাদের কাছে ওলি বড় নবীর চাইতে, মোহাম্মদ সাল্লামের চাইতে, ইব্রাহিম খলিলুল্লাহ চাইতে, নোহের চাইতে, মুসার চাইতে, ঈসার চাইতে, আলাইহিমুসসালাম জামিয়ান, তারা বড়, জিলানি বড়, চিশতি বড়, শাহজালাল বড়, ঠিক কিনা? এটাই তো বুঝাই যে হ্যাঁ আশ্চর্য হয়ে যাবে, এটার নাম ইসলাম। আর এই ভুলগুলি ধরে যদি ইসলাম করি তাহলে আপনাদের দুশ্মন হয়ে গেলাম না দোস্ত হইলাম? দুশ্মন আপনাদের, আমি দুশ্মন না দোস্ত বলেন তো দেখি, যে আপনাদের চোখটা খুলে দিলাম যাতে করে জাহান্নামে না যান, মেহনত পরিশ্রম করলেন না জাহান্নামে চলে গেলেন, এটাই ভালো না জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে দিলাম এটা বেশি ভালো? কোনটা ভালো আপনার কাছে? নাকি বলবেন যে বাপ দাদা যা করেছে তাই করব, বাপ দাদা যা করেছে তাই করব? তো আপনাদের বাপ দাদা কেউ সৌদি আরব আসে না, আপনাদের বাপ দাদার কারো পাসপোর্ট ছিল না, আপনাদের বাপ দাদার কেউ সৌদি আরব থেকে একটা রিয়াল নিয়ে যায়নি, আপনারা সব সৌদি আরব চাকরি করতে এসছেন, দুনিয়ার ক্ষেত্রে বেশি বুঝেন। আমার বাপ যদি রিয়াল না ইনকাম করে আমাকে করতে হবে না, আমার বাপ দাদা যদি বিদেশ না যায় তো আমাকে বিদেশ যেতে হবে না, আমার বাপ দাদা যদি গরিব থেকে যেত আমাকেও গরিব থাকতে হবে, আমার বাপ দাদা যদি মূর্খ অশিক্ষিত থেকে যেত আমাকে অশিক্ষিত থাকতে হবে, আমার ছেলেদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ঠিক কিনা? কিন্তু ধর্মের ক্ষেত্রে ওয়াজাদানা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আরে বাপ দাদা এত বিচক্ষণ ছিল, এত বড় হুজুর কিবলারা চলে গেছে, তারা তো কোনদিন বলেনি যে পীর মুরিদি জায়েজ নাই, পীরের মুরিদ হওয়া বেদাত, এদের আকীদাতে শিরিক আছার বেদাত আছে, এগুলো কথা কোথা থেকে বলছে? এরা তো ইহুদিদের দালাল, এরা তো আর কাউরি দালাল, দিলেন কারো দালাল বানিয়ে বাস ইসলাম থেকে খারিজ করে দিলেন, যা ঘৃণা ছড়িয়ে দিলেন যাতে করে সাদা সিদা মানুষরা সঠিক রাস্তা না পায়, আপনাদের গুমরাদের সাথে ওরাও গুমরা হয়ে জাহান্নামে চলে যায়, বড় বাধা সৃষ্টি করলেন, নিজেকে গুমরা করে রাখলে অন্যদেরকে গুমরা করলেন। সময় তো ভাটির মধ্যে রই, কথা লম্বা হয়ে যাচ্ছে, এগিয়ে আসি। সংশোধন করা, সংস্কার করা, এটা নবী রসুলগণের পেশা। সবচাইতে ভালো মানুষকে সবচাইতে ভালো পেশা আল্লাহ দিয়েছেন, সবচাইতে ভালো মানুষকে সবচাইতে ভালো পেশা দিয়েছেন, গুরুত্ব বোঝার জন্য এতটুকু যথেষ্ট। ফলাফল বোঝার জন্য কে ধ্বংস হতে চান, কেউ ধ্বংস হতে চায় না, সবাই বাঁচতে চায়, সবাই সহি সালামতে থাকতে চায়, ঠিক কিনা? সুতরাং ধ্বংস থেকে যদি বাঁচতে হয় তাহলে সংশোধনের কাজ করতে হবে, সব সময় চেষ্টা করতে হবে সংশোধন করার। এবং এই সংশোধন সম্পর্কে সূরা তাহরিমের আয়াত নম্বর 6 মহান আল্লাহ ইরশাদ করছেন, কোথা থেকে শুরু করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন সকল, হে মুসলিম, হে ইমানদার, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাইতে হবে, ওয়াহালিকুম, তারপরে তোমার পরিবারের যারা সদস্য আছে, স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন, জি হ্যাঁ, এদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এটা আগে। আর তারপরে দ্বিতীয় পর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেটা হচ্ছে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো, তাদের সংস্কার সংশোধন করো। তাহলে যখন নিজের সংশোধন হইল, নিজের পরিবারের সংশোধন হইল, নিজের ছেলে মেয়ে বাপ মায়ের সংশোধন হইল, তাহলে নিকট আত্মীয় যারা আমার বংশধার আছে, আপনার বংশধার আছে, তাদের সংশোধনের জন্য, তাদের সংস্কারের জন্য আমাদেরকে সচেষ্ট হইতে হবে। এদেরকে ছেড়ে দিয়ে পরের চিন্তা করব, নিজের গ্রাম ছেড়ে দিয়ে গিয়ে 100-200-500 কিলোমিটার দূরে চলে যাব, দেশে দেশে ঘুরে বেড়াবো, যে এতদিন আমি সময় লাগাইতে গেছিলাম, সময় দিতে গেছিলাম, কে কতটা সময় দিতে পারেন? এগুলো ভুল তরিকা, এগুলো হচ্ছে ভুল তরিকা। অনেকে আছেন আমাদের দেশে, ভাই আপনি কতটা সময় দিতে পারবেন দেন? জি আমি এতটা সময় লাগিয়েছি। কোথায় সময় লাগিয়ে এসছেন? বাড়ি বাংলাদেশ, ভারতে সময় লাগিয়েছে, বাড়ি ভারতে, ওই কোথায় চিটাগাং সময় লাগাইতে গেছে, বাড়ি মালয়েশিয়া সময় লাগাইতে ইন্ডিয়া এসছে, ভাষাই বুঝে না, ভাষাই জানা বলছে সময় লাগাইতে, ইসলামের খেদমত করতে এসছে, ইসলাম প্রচার আর তবলিগে এসেছে, তো ভাইয়েরা আমার, এটা তরিকা আল্লাহ। দুটো আয়াত বললাম, আগে নিজেকে, নিজের পরিবারকে, আর তারপরে আশি রাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে। যখন এই কাজটি হয়ে যাবে নিকট আত্মীয়দের সংস্কার সংশোধনের ক্ষেত্রে, ক্ষেত্র বলছি, ক্ষেত্রগুলি শুনেন ভালো করে, ক্ষেত্র বলতে চেয়েছি একজন সাধারণ মানুষ, আলেমের কথা বলবো না, দাঈ আর শাইখদের কথা বলবো না, ওদের দায়িত্ব অনেক বেশি আছে। যারা মাদ্রাসা পড়ে আলেম হচ্ছে তাদের দায়িত্ব অনেক বেশি আছে, কিন্তু আপনাদের মতো জনগণ একজন যদি নিজের পরিবার, নিজের বংশ, আর তারপরে নিজের বাবার বংশ হবে সেটা, আর নিজের মায়ের বংশ মানে আপনার নানা নানি বংশ, আর আপনার শ্বশুর বংশ, আপনার ওয়াইফের বংশ, তিনটা বংশের সংস্কারের কাজ করতে পারেন, তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে থাকবে না, জাহান্নামের পথে থাকবে না। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন। এবং এই দায়িত্ব শুধু আলেমদের নয়, যেমন একসাথে লোকেরা মনে করে এগুলো হুজুরদের কাজ, এগুলো আলেমদের দায়িত্ব। না না, আল্লাহ বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন, এটা আলেমদেরকে সম্বোধন করে বলা হয় নাই। সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, হে মুসলিম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত, কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে, যার মাধ্যমে সংস্কার হবে, অতু মেনুনা বিল, আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে নিজের সংশোধন হবে, নিজের সংশোধন, ইমান ঠিক করলে সত্যিকার ইমান হচ্ছে সার্বিক জীবনে ইমান, আর তারপরে ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। তিনটি গুণ যদি থাকে তাহলে তোমরা হে মুসলিম সকলে, শুধু আলেম সমাজ নয়, শুধু মাদ্রাসা পড়ুয়া নয়, বরং সকল স্কুল কলেজে পড়েন আর ব্যবসা বাণিজ্য করেন আর লেখাপড়া নাই করেন, যেখানে আছেন সেখানেই থাকেন, অন্তম খায়রা উম্মা, শ্রেষ্ঠ উম্মত যদি হয়, শ্রেষ্ঠ উম্মত যদি হইতে হয় তাহলে এই তিনটি কাজের মাধ্যমে সংস্কার করতে হবে, সংশোধন করতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই সংশোধনের ক্ষেত্র এখন বলি, কোন ক্ষেত্রে আমরা সংশোধন করব, কিসের সংশোধন করব? আমরা শিকড় বাদ দিয়ে, একটা গাছের শিকড় আছে জড়, তারপরে তার বডি কাণ্ডটা আছে, জি কাঠ যেটা, জি হ্যাঁ, এগুলো বাদ দিয়ে তারপরে ডাল আছে, এ ডাল, কেউ ডালের পিছনে লেগে আছে, কেউ ডাল শাখা প্রশাখা বাদ দিয়ে শুধু পাতার পিছনে লেগে আছে। আগে কোনটা থেকে শুরু করতে হবে? একটা গাছ মানুষ করার জন্য আগে পাতার দিকে খেয়াল রাখতে হবে, ডালের দিকে, না কাণ্ডর দিকে, না শেকড়ের দিকে? শেকড়ের খেয়াল রাখতে হবে, যে শেকড়টাই পানি পাচ্ছে কিনা, রস পাচ্ছে কিনা, না শেকড়ে কড়া পোকা লেগে আছে, হ্যাঁ শেকড়টাকে হয়তো পোকাতে কাটছে, তাহলে কয়েকদিন পরে তো গাছটাই মরে যাবে, গাছ মরে গেলে তো এই পাতা সবুজ করে লাভ নাই, কোনো লাভ নেই, আর সার ছিটিয়ে আর আপনার বিষ দিয়ে এই পোকা মেরে তো লাভ নাই, পাতার পোকা মেরে লাভ নেই, ওই শেকড়ে যে পোকা আছে ওই পোকা মারতে হবে, ঠিক কিনা? ইসলামের শেকড় হচ্ছে তৌহিদ, ইসলামের শেকড় হচ্ছে তৌহিদ, ইসলামের শেকড় জড় হচ্ছে আকীদা, সহি আকীদা, কি সহি আকীদা, এটা হচ্ছে একটা ক্ষেত্র। তাহলে সংস্কার করতে হবে, সংশোধন করতে হবে আমাদেরকে আকীদার ক্ষেত্রে, আকীদাটা ঠিক করতে হবে। আর এই আকীদা ঠিক করার মতো পৃথিবীতে যদি কোন দেশ থাকে নির্ভেজাল আকীদার দেশ, তাহলে সেটা সৌদি আরব। সৌদি আরব থেকে যদি আকীদাটা কেউ ঠিক না করতে পারে, ইন্ডিয়াও ঠিক করতে পারবে না, বাংলাদেশও ঠিক করতে পারবে না, পাকিস্তানও ঠিক করতে পারবে না, পৃথিবীর কোথাও গিয়ে পুরো পশ্চিমে ঠিক করতে পারবে না। আল্লাহ বড় সুযোগ দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যদি দেশে আল্লাহ রেখে দিতেন, তৌহিদের নামটাও শুনতেন না, সহি আকীদার নামও শুনতেন না, ওয়াজ মানে কিসসা কাহিনী, আর কিছু দুরুদ শরীফ পড়া, আর মিলাদ শরীফ করা, আর কিছু জিকির করা, হ্যাঁ এই সব, আর কিছু ওজিফা, আর এসব কিছু আমল, এগুলি শিখতেন শুধু, আর কিছু কেরামতি, কার কত কেরামতি ছিল, আর কোন হুজুর কত কামেল পীর ছিলেন, এসব শোনা ছাড়া জীবনেও সহি আকীদার শিক্ষা পেতেন না। আলহামদুলিল্লাহ পড়েন জানলাম সৌদি আরবে তৌহিদের দেশে পৌঁছে দিয়েছেন, আকীদার দেশে পৌঁছে দিয়েছেন, যেখানে এই নামগুলি শুনছেন। সুতরাং শুনলেই শুধু হবে না, বরং শিখতে হবে, আকীদা সহি আকীদা নিতে হবে, ভ্রান্ত ফাসেদ বাতিল ভ্রান্ত আকীদা ভুল আকীদা ছাড়তে হবে, আল্লাহ সম্পর্কে সহি আকীদা নিতে হবে, বিদাতি শিরকি আকীদা ছাড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহি আকীদা নিতে হবে, বিদাতি আকীদা ছাড়তে হবে, ওলি আউলিয়া সম্পর্কে সহি আকীদা, হ্যাঁ ওলি আউলিয়া আছে, সহি আকীদা নিতে হবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে ওলি আউলিয়া হয়, কেরামতির ভিত্তিতে আর কাশফের ভিত্তিতে, আর তারপরে অনেক মুরিদান ছিল, অনেক ভক্ত ছিল, এসবের ভিত্তিতে কেউ কামেল পীর আর কামেল ওলি হয় না। বোঝা গেছে? জি, আকীদা ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। আল্লাহ সম্পর্কে যদি আকীদা থাকে যে আল্লাহর কাছে দোয়া করলে সরাসরি কবুল হবে না, ওসিলা দিয়ে দোয়া করতে হবে, ভ্রান্ত আকীদাতে আছে। আল্লাহ সম্পর্কে যদি আকীদা থাকে যে আল্লাহকে পাপি তাপি পেতে পারে না, সুতরাং ওলিয়া ওলিয়া গোস কুতুবকে ডাকতে হবে, তার আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে, সুতরাং মাজারওয়ালাকে বললে তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে দেবেন, নাউজুবিল্লাহ, শিরক করে মরবেন আপনি। এই বদ আকীদা শিরকি আকীদা নিয়ে মরলে হবে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আকীদা রাখেন যে নবী মানুষ না, নূরের পয়দা, মানুষ কিসের পয়দা? না, কিছু কিছু মানুষ আছে যারা নূরের পয়দা নাকি, নবী মানুষ কিনা? মানুষ। মানুষ কিসের পয়দা? মানুষের প্রথম বাপ আদম আলাইহিস সালাম কিসের পয়দা? ইন্নি খালেকুন বাশারান মিন তিন, আল্লাহ বলেছেন সূরা সাদে, আমি বাশার মানুষ তৈরি করব কাদা মাটি দিয়ে, তিনুন মানে কাদা মাটি, রসাল মাটি, মাটি দিয়ে আল্লাহ বাশারকে তৈরি করেছেন। আর এক আয়াতে আল্লাহ কয়েক জায়গায় আয়াত রয়েছে, নবীকে বলছেন এই নবী তুমি ঘোষণা করে দাও, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি একজন বাশার মানুষ ছাড়া অন্য কিছু নই। তার নবী হচ্ছেন কি? বাশার। নবী হচ্ছেন কি? আরবি ভাষায় বুঝেন, নবী হচ্ছেন বাশার। আর বাশারকে কি দিয়ে তৈরি করলেন আল্লাহ? মেন তিন, কাদা মাটি দিয়ে। তার নবী কিসের তৈরি? যোগফল কি? যোগফল নবী কিসের তৈরি? নূরের তৈরি না? দুই দুই, যদি পাঁচ যোগফল হল না, তো এই দুই আয়াতের যোগফল হচ্ছে যে নবী কিসের তৈরি? মাটির তৈরি। যদি এটা কেউ না মানে, কোরআন অস্বীকার করলো না, বদ আকিদা না, কোরআন বিরোধী আকিদা নয়, এই আকিদা নিয়ে মরবির। আল্লাহ কোরআনে কেন বলছেন যে ইন্নাকা মাইয়্যাতুন, হে নবী তুমি হায়াতুন নবী না, আর ইন্নাকা মাইয়্যাতুন, মাইয়্যাত মানে বুঝেন না, হায়াতুন নবী, মাইয়্যাত মানে কি? মাইয়্যাত মানে হায়াতুন নবী না? আস্তে করে যে বলছেন, হ্যাঁ বলেন না না বলেন, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। ইন্নাকা মাইয়্যাতুন মানে তুমি হায়াতুন নবী, ঠিক না ভুল? মাশাআল্লাহ, বুঝছেন? তাহলে বুঝাচ্ছে, মাইয়্যাত তো বাংলাতে আমরা বলি তাই না, মাইয়্যাত কে মাটি দিতে যাচ্ছে বলি না, তার মাইয়্যাত মানে কি? জীবিত। তো আল্লাহ বলছেন ইন্নাকা, নিশ্চয় তুমি মাইয়্যাতুন, মৃত মাইয়্যাত। আর আমাদের দেশের অধিকাংশ আলে ওলামা থেকে শুরু করে জনগণের আকীদা হচ্ছে নবী হচ্ছে হায়াতুন নবী মানে জীবিত। তাহলে কোরআন কোন দিকে আর এদের আকীদা কোন দিকে? সহি আকীদা না ভ্রান্ত আকীদা? আকীদার ইসলাহ করতে হবে, আকীদার সংশোধন আগে করতে হবে। এই কয়েকটা নজির বললাম, আমার একটা আলোচনা আছে, আল্লাহ সম্পর্কে দশটা ভ্রান্ত আকীদা আর নবী সম্পর্কে দশটি ভ্রান্ত আকীদা, এই দুটো আলোচনা যদি শুনেন তো অনেকটাই এগিয়ে দিতে পারবেন আপনি আকীদার ক্ষেত্রে। এই ভুল আকীদা গুলি ছেড়ে দিতে হবে, দশ দশ বিশটা অন্তত শিখতে হবে আপনাকে, যে আমাদের দেশে দশটি নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে, দশটি আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে। এই দশ দশ আরো থাকতে পারে, কিন্তু দশটা বলেছি যা দিয়ে আপনি মোটামুটি একটা নলেজ হাসিল করতে পারবেন রব্বুল আলামিন সম্পর্কে এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে ইসলাম করতে হবে আকীদা তাওহীদের ক্ষেত্রে, যেন আকীদায় শিরিক না থাকে, আকীদায় বিদআত না থাকে, আপনার আকীদা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামদের আকীদা ধর্মীয় বিশ্বাস হয়। নবীর সাহাবীরা কিছু বিশ্বাস করতেন আর আপনারা অন্য কিছু বিশ্বাস করেন, কোনটা ঠিক? নবীর সাহাবীদের আকীদাটা ঠিক না আপনাদের আকীদাটা ঠিক, বলেন তো দেখি। নবী সাল্লামের আমার একটা আলোচনাতে বলছিলাম, ওই হাদিসগুলো জমা করেছি যে হাদিসগুলিতে নবীর কবরকে কবর বলা হয়েছে, নবীর কবরকে কি বলা হয়েছে কবর বলা হয়েছে। আমার দেশের লোক নবীর কবরকে কবর বলবে, কি বলবে? রওজা শরীফ। আচ্ছা, পীরদের কবরকে আমাদের দেশের মানুষরা কবর বলবে, কি বলবে? মাজার শরীফ। আর বাপের কবরকে যার হক আল্লাহর পরে, আল্লাহ পরে কার হক? বাপ মায়ের হক। মায়ের কবরকে কেউ মাজার বলে? বাপের কবরকে মাজার বলে? বাপ মায়ের কবরকে মাজার বলবেন না, কত বড় বেয়াদব। আর পীরের কবরকে মাজার শরীফ, আর নবীর কবরকে হচ্ছে রওজা শরীফ, পেলেন কই? কোন একটা হাদিস দেখান কিয়ামত পর্যন্ত। তাহলে এগুলি বদ আকিদা নয়, এগুলি ভ্রান্ত আকিদা নয়, এগুলির কি ইসলাহ করতে হবে না? এগুলো সংশোধন করুন, আকিদার সংশোধন। আর বেশি বলবো না, আরো মেলা বিষয় রয়েছে সংশোধন করার জন্য। ইসলামী সেন্টারে যেতে হবে, দাওয়া সেন্টারে যেতে হবে, নিয়মিত শেখদের কাছ থেকে, সৌদি আরবে আরবি শেখের কাছে শিখেন, আর না হয় বাংলা শেখের কাছে শিখেন, যে কোনো শেখের কাছে শিখেন, কোনো ভিন্ন পাবেন না। যখন প্রথম দাম্মামে 1999 আজকে থেকে 19-20 বছর আগে 1420 হিজরিতে প্রথম দাওয়াত দিতে লাগলাম, তো কিছু ভাইয়েরা সেন্টারে এসে আমার আলোচনা শুনলো, নতুন নতুন উল্টা লাগে, সব কথাই উল্টা, সব কথাই উল্টা, কেমন কথা হইল। তখন এক ভাই নোয়াখালী কোম্পানিগঞ্জে বাড়ি আছে না, কোম্পানিগঞ্জ, এই কোম্পানিগঞ্জে বাড়ি, দেখতে মাশাআল্লাহ বড় শেখের মতো চেহারা, একবারে নোরানির চেহারা, দাড়িও আছে মাশাআল্লাহ। ও পরে হেদায়ত হওয়ার পরে আমাকে তার বিবৃতি শোনাইল যে শেখ আপনার কথা শুনে সব খালি উল্টা লাগে, উল্টা লাগে, সবই উল্টা, কোনটা ঠিক? যাচাই করার জন্য মারকাজুদ্দাওয়ালের সাথে গেল, মানে আমাদের ইসলামী সেন্টার প্রবাসী বিভাগ, আর একটা হচ্ছে আরবি শেখদের জন্য মুফতিরা আর শেখেরা বসে আছে, ওটাকে বলে কি মারকাজুদ্দাওয়াল এর সাথে, ওখানে আরবি শেখদের কাছে গিয়েছে, নোট করে নিয়ে গেছে, আমার কাছে যা শুনেছে উল্টা, যে বাংলাদেশের আকিদার উল্টা কথা শুনেছে, আর প্রত্যেকটা জিজ্ঞাসা করেছে যাচাই করার জন্য যে এটা কি ঠিক, এটা কি ঠিক, এটা কি ঠিক। ওই সৌদি শেখ বলছে হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, আমার সবগুলি কথা ঠিক ঠিক। তখন তার মগজটা ঘুরে গেছে, আর এতদিন করলাম কি, তাহলে কোন আকিদাই রাখলাম? তারপরে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেছেন। তো আপনিও সেই লোক হইতে পারেন, যাচাই করেন, আন্ধাভাবে আমার কথা মানতে বলছি না, অন্ধভাবে আপনি কারো কথা মানবেন না, পড়াশোনা করেন। আমি যখন পড়াশোনা করে হেদায়েত পেয়েছি, আপনিও পড়াশোনা করেন। আমিও যদি পড়াশোনা না করতাম তো আমি তাবিজওয়ালা হুজুর হইতাম, কথা বোঝা গেছে? অথচ তাবিজ করা হচ্ছে কি সিঁড়ি, এটা এখানে জানলেন, দেশে জানতেন? জানতেন না। তাহলে আপনাকে শিখতে হবে। দুই নম্বর হচ্ছে সংশোধন করতে বন্দীর ক্ষেত্রে। মুসলিম জীবনে সবচেয়ে বড় ইবাদত কি তাওহীদের পরে? নামাজ, সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত সালাত। কয়টা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? হাত উঠে তো বললে তো বলিনি কিন্তু আমি, কারণ আমি কাউকে বিজ্জত করতে চাইনি, ফজর পড়া হইতে হবে। আবার আমাদের দেশের মানুষ জুমা পড়লো বলে আমি নামাজি, কোনদিন তিন, কোনদিন দুই, কোনদিন এক, কোনদিন পাঁচ পড়লো বলছে আমি তো নামাজি, কে বললো নামাজ পড়িনি? না, যে সবদিনই পাঁচ পড়ে সে হচ্ছে নামাজি, যে প্রতিদিন পাঁচ পড়ে সে হচ্ছে নামাজি, আর যে কোনদিন পাঁচ আর কোনদিন চার, সে আল্লাহর হুকুম পালন করলো না নিজের হুকুম পালন করলো, কথাটা বুঝলেন? আল্লাহর হুকুম হচ্ছে ডেইলি পাঁচ, খামসু সলাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইল, ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মিরাজ থেকে আসলেন বললেন খামসু সলাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইল, পাঁচ নামাজ পড়তে হবে ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন এবং রাতে 24 ঘন্টায়, বলেছেন না বলেননি? আর আপনি একদিন পাঁচ, একদিন চার, আরেকদিন তিন, আরেকদিন দুই, আরেকদিন সফরে ছিলেন, একক্ত না, এটা আল্লাহর হুকুম পালন করলেন না আপনার হুকুম পালন করলেন? কোনটা কার হুকুম? আপনার কুপ্রবৃত্তির হুকুম, যে আজকে পারবো না পাঁচ, আজকে মেলা দেরি হয়ে গেছে, ফজরে আর উঠবো না, সকাল 10টায় উঠবো, একবারই জুমা পড়তে যাব, ঠিক কিনা? তাহলে আপনি এতেবায়ে শাহওয়াত করলেন, কুপ্রবৃত্তি পূজা করলেন আপনি। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআনে কেন বলছেন যে আচ্ছা তুমি কি চেনো ওই সব মানুষকে যারা নিজের কুপ্রবৃত্তিকে নিজের এলাহ মাবুদ উপাস্য বানিয়ে ফেলেছে, উপাস্য বানিয়ে ফেলেছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, সংক্ষেপ করতে হবে আমাকে দ্বিতীয় বিষয়, এবাদত পুরাপুরি করতে হবে। পাঁচটা ইসলামের রুকন আছে, আপনাকে পুরা করতে হবে। সৌদি আরব থেকে যার পয়সা আছে বিনা হজে গেলে অসম্পূর্ণ, আপনি নিজে সংশোধন করে গেলেন না, আপনি জাকাত পুরাপুরি না দিলে সংশোধন করলেন না, রোজা কয়টা রাখলেন কয়টা রাখলেন না, খুব কষ্ট হচ্ছিল হ্যাঁ, তাহলে সংশোধন করলেন না আপনি, সংশোধন আপনাকে এবাদত বন্দিগিতে করতে হবে, সংশোধন আখলাক চরিত্র মামলাতে করতে হবে, রুজি হালাল হারাম নয়, সন্দেহে রুজি নয়, কথা বোঝা গেছে? আর তারপরে ইনকাম যেমন হালাল, খরচ হালাল জায়গায়, যেমন ইনকাম হালাল তেমন খরচ করবে, কারণ জবাব দিতে হবে দুটা, মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কোথা থেকে ইনকাম কোথায় খরচ, দুটাই জবাব দিতে হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে। সুতরাং সংশোধন হচ্ছে যে আপনার আখলাক মামলা চরিত্র চাল চলন মানুষের সাথে দেখা সাক্ষাৎ সবকিছু যেন ঠিক হয়, বিস্তারিত এই দিকগুলি রয়েছে। তারপরে যে বিষয়টি বলবো যে পদক্ষেপ, এই সংশোধনের জন্য পদক্ষেপ, যদিও আংশিক আলোচনা এতে চলে এসছে, এই মর্মে সূরা নিসার আয়াত নম্বর 36 বলে শেষ করে দেব। সূরা নিসার আয়াত নম্বর 36 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াত, সবগুলি আয়াত গুরুত্বপূর্ণ, কিন্তু এই আয়াতে 10টি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হয়েছে, যাতে পুরো দিন ইসলাম সামিল করে দেওয়া হয়েছে, পুরো দিন ইসলাম তাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছে। এই আয়াতটিকে বলা হয় তৌহিদের কিতাবে, আকীদার কিতাবে আয়াতুল হুকুক আল আশারা, দশটি হক বা অধিকার বিশিষ্ট আয়াত, বাংলায় শুনে রাখেন, এই আয়াতের নাম কি? দশটি অধিকার বিশিষ্ট আয়াত, মানে এমন আয়াত যে আয়াতে দশটি কি আছে, দশটি অধিকারের কথা বর্ণনা করা হয়েছে। তাহলে এই দশটি কি রয়েছে, পদক্ষেপ রয়েছে, এর মাধ্যমে আমরা নিজের সার্বিক জীবনে সংশোধন করতে পারব। প্রথম যে বিষয়টি আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এতে দুটো দিক রয়েছে, একটাই করলাম ওইটাকে, তাহলে দশটা হবে, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, তাওহীদ কায়েম করেন, আল্লাহর ইবাদত বন্দেগি ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করে চলেন, আর শিরিক করিয়েন না, বড় শিরিক ছোট শিরিক করিয়েন না, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এটা হচ্ছে এক নম্বর পদক্ষেপ, তৌহিদবাদী মুসলিম হন, শিরকমুক্ত মুসলিম হন। দুই নম্বর পদক্ষেপ হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, নামাজি মুসল্লি, বাপ মাকে টাকা দিতে কষ্ট লাগে, খরচ দিতে কষ্ট লাগে, ছেলে মেয়েকে দামি দামি স্কুলে পড়াচ্ছেন, দামি দামি পোশাক দিচ্ছেন, আর বাপ মা খেতে পায় না, অভাবে আছে, চলবে না, হ্যাঁ বাপ মাকে সব টাকা দেওয়া ইসলাম নয়, আবার আমাদের দেশে অনেক বাপ মাও জালেম, যেমন অনেক ছেলেরাও জালেম তেমন অনেক বাপ মাও আমাদের সমাজে জালেম, এরও ইসলাম সংস্কারের প্রয়োজন রয়েছে, পারিবারিক সংস্কারের। বাপ মনে করে, মা মনে করে যে ছেলে যতদিন আমার ফ্যামিলিতে আছে সব টাকা যা ইনকাম করছে আমার হাতে দিবে, আমি যেখানে ইচ্ছা খরচ করব, আপনার স্ত্রীকে কিছু লাগলে আপনার মায়ের কাছে বাপের কাছে চাইতে হবে, এটা ইসলাম নয়, এটারও সংশোধনের প্রয়োজন রয়েছে। কতটা দিতে হবে, যতটাই আপনার বাপ মায়ের অভাবী সংসার চলে, সচ্ছল হলে তার নিজেরই চলে যাচ্ছে, কোনো অভাব নাই, মাঝে মধ্যে দিলেন হয়তো, কিন্তু যদি অভাব থাকে সমস্ত অভাব দূর করতে হবে, আপনি যেমন খাবেন তার চাইতে ভালো আপনাকে খাওয়াইতে হবে, আপনার স্ত্রী ছেলে মেয়ে যেমন খাবে তেমন আপনার বাপ মাকে খাওয়াইতে হবে, আপনার স্ত্রী ছেলে মেয়ে যেমন এলাজ চিকিৎসা করছেন তেমন বাপ মায়ের চিকিৎসা আপনাকে করাইতে হবে। জি হ্যাঁ, অবিল ওয়ালিদাইন ইহসানা, দুই নম্বর, তিন নম্বর হচ্ছে অবিল কুরবা, আত্মীয়দের সাথে ইহসান করো, সদ ব্যবহার করো, আত্মীয় নিজের বংশধর, মায়ের বংশধর, এরা হচ্ছে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, বাপের তরফ থেকে মায়ের তরফ থেকে। চার নম্বর হচ্ছে ওয়ালিয়াতামা, ইয়েতিমের সাথে সদ ব্যবহার করেন, ইয়েতিমের লালন পালন করেন, তাহলে জান্নাতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হতে পারবেন। অনেকের কাছে পয়সা আছে, আপনার আর দু চারটা ছেলে হইলেও আপনি মানুষ করতে পারতেন, কিন্তু পরের একটা ইয়েতিম ছেলে নাবালক ছেলে মানুষ করে দিব, আর এর বদলে আমি আল্লাহর কাছে নবীর জান্নাতে পাশাপাশি থাকার সুযোগ নেব, এই তৌফিক হচ্ছে না, কেমন আমাদের ইমান, কেমন আমাদের জান্নাত লাভে আগ্রহী আমরা, কেমন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি যে তার পাশে থাকতে আগ্রহী না। আনা ওয়া কাফিরুল ইয়তীম ফিল জান্নাতি কাহাতাই, আমি এবং ইয়তিমের কেফালতকারী জান্নাতে এইরকম পাশাপাশি থাকবো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি হ্যাঁ, হতে পারে আপনার ভাতিজা ভাতিজি, হতে পারে আপনার ভাগিনা ভাগ্নি, হতে পারে আপনার গ্রামের কোন আত্মীয় না, কিন্তু গরিব মানুষ তাদের দেখাশোনা করবেন। ওলিয়া তামা চার নম্বর, ওয়াল মাসাকিন মিসকিন দরিদ্রদের সাথে সদ ব্যবহার করবেন। পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবগুনি দুআফাকুম, আমাকে কিয়ামতের দিন তলাশ করিও তোমাদের দুর্বল সমাজের মাঝে। অর্থাৎ আমাকে বড় বড় দুনিয়ার ধনী আর বড় বড় যারা নেতা আছে ওদের মাঝখানে যদি তলাশ করে যে নবী কোথায় নবী কোথায়, ওই বড় বড় রাজা ধীরাজা বসে আছে আর বড় বড় পয়সাওয়ালারা ধনাঢ্যরা বসে আছে, ওইখানে নবীকে খুঁজে পাবে না। নবীকে কোথায় খুঁজে পাবে? গরিব মিসকিনদের মজলিসে খুঁজে পাবে, হাসরের মাঠে। সুতরাং আপনার মিসকিনদের সাথে সদ ব্যবহার করতে হবে। পাঁচ নম্বর, ছয় নম্বর, চুয়াল জারেজুল কুরবা, আর এমন প্রতিবেশী আত্মীয় যার আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারেল জুনুব, আর যারা দূরের প্রতিবেশী আত্মীয় নয় কিন্তু প্রতিবেশী, অথবা অমুসলিম প্রতিবেশী, অমুসলিম একই দেশের মানুষ একই গ্রামের মানুষ, তাদের সাথেও সৎ ব্যবহার করু। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াসাহিবে বিল জামবে, আর যারা কখনো তোমার পাশে বসার সুযোগ লাভ করবে, তোমার সংসর্গ লাভ করবে, এই যে পাশাপাশি আপনারা এখানে বসেছেন এক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য, এদের সাথে সৎ ব্যবহার করো। একটা বাসে উঠেছেন, ট্রেনে উঠেছেন, প্লেনে উঠেছেন, পাশে যার সিট পড়েছে ওর সাথে সৎ ব্যবহার করো। এখানে এসে ছয় মাস এক বছর কোন রুমে উঠেছেন, রুমে একই রুমে থাকেন রুমমেট, তার সাথে সৎ ব্যবহার করো। কোরআনে সব কথাই রয়েছে, সুবহানাল্লাহ। ওয়াসাহিবে বিল জামবি, তোমার পাশের সঙ্গী, কিছুক্ষণের সঙ্গী, হজে গেছিলেন একসাথে পাশাপাশি থেকেছেন মেনার মাঠে তাম্বুর তলে মাত্র দুই তিন দিন, ওইটা ওদের সাথেও সদ ব্যবহার করো। আল্লাহ বলছেন যে কয়েকদিন তাদের সাথে থাকবে। অগ্নি সাবিলে, এবং যারা পথিক মুসাফির, সফরে আসার পরে টাকা পয়সা নেই বাড়ি যেতে পারে না, তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, সদ ব্যবহার করো। অমা মালাকাত আইমানুকুম, এবং দশ নম্বরে আল্লাহ বলছে তোমাদের যারা অধীনস্থ চাকর নকর রয়েছে, দাস দাসী রয়েছে, তাদের সাথে সদ ব্যবহার করো, তাদেরকে মানুষ মনে করিও, তাদের ব্যথায় ব্যথিত হইও, তাদেরকে কোন কাজের দায়িত্ব দিলে একটু চিন্তা করিও যে এই কাজটা যদি আমার উপর চাপানো হইতো আমি কি করতে পারতাম, না আমাকে কষ্ট লাগত, চিন্তা কর আমিও তো মানুষ, সেও তো মানুষ, আমার শরীরে যেমন রক্ত আছে মাংস আছে, আমার শরীরে যেমন ব্যথা হয়, এই চাকর চাকরানির শরীরেও তো ব্যথা হয়, তাকেও তো কষ্ট লাগে, সুতরাং কষ্টের কাজ দেবেন না। আর যদি কখনো কষ্টের কাজ দিতে বাধ্য হন, নবী সর বলেছেন ফাআইনুহুম, তাহলে তার সাথে কাজ করতে লাগো। মালিকও যদি চাকরের সাথে কাজ করতে লাগে আর ভারী কাজও হয়, তাহলে কি হবে? চাকর খুশি হবে, হবে না? হবে না? আপনার বাড়ির কাজের মেয়ে খুব ভারী কাজ করছে, তার সাথে যদি আপনার স্ত্রীও কাজ করতে থাকে, আপনার মেয়েরাও কাজ করতে থাকে, ওকে ভারী লাগবে? ভারী লাগবে না। কিন্তু কাজের মেয়ে কি চব্বিশ ঘন্টা কাজ করিয়ে নিয়েছে আর আপনার স্ত্রী সবসময় শুয়ে শুয়ে বসে বসে টিভি দেখছে, রাগ হবে না? হবে না? দুশ্মনী হবে না? হবে না? কষ্ট লাগবে কি লাগবে না? বদদোয়া দিবে কি দিবে না? হ্যাঁ, কিয়ামতের দিন হিসাব দিতে হবে কি হবে না? নামাজকে ভুলে যান, অধিকাংশ মুসলিম নামাজ ভুলে গেছে, শতকর ৯৮ জন আধা নামাজ, দুইজন মাত্র কায়েমে নামাজি আজকে মুসলিম বিশ্বের কথা বলছি, বড়ই দুঃখের বিষয়। এটা হচ্ছে পরিসংখ্যান, সূক্ষ্ম পরিসংখ্যান। আর ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনে যারা চাকরি বাকরি করে বা তোমাদের দাস দাসী চাকর নকর, সে কৃত দাস কৃত দাসী হোক বা এমনি আজকালকার জামানার চাকর নকর হোক, সেই যুগের কৃত দাস কৃত দাসীর প্রথা নেই, কিন্তু চাকর নকর তাদের সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনে ইসলাম তৌফিক দান করেন, সংশোধনে তৌফিক দান করেন, সংস্কার করা তৌফিক দান করেন, নিজের সংশোধনে তৌফিক দান করেন, নিজের স্ত্রী ছেলে মেয়ের সংশোধনে তৌফিক দান করেন, নিজের আত্মীয় স্বজনের সংশোধনে তৌফিক দান করেন, নিজের গ্রামবাসীর সংশোধনে তৌফিক দান করেন, নিজের এলাকার লোকদের সংশোধনে তৌফিক দান করেন, নিজের ভাষাভাষীদের প্রথম সংশোধনে তৌফিক দান করেন, তারপরে সারা বিশ্বের মুসলিম উম্মার সংশোধনে আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, মুসলিম উম্মাকে আল্লাহ যেন দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর যত বালা মুসিবত আমাদের উপর রয়েছে, আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের জুলুম অত্যাচারের কারণে, আর আমাদের বাড়াবাড়ি সীমা লঙ্ঘনের কারণে, আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে ইসলাম সংশোধনের তৌফিক দান করেন। সংশোধন শুরু করতে হবে ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সমাজ থেকে, তারপরে ওপর দিকে। ওপর থেকে শুরু করলে হবে না, যে আমাদের কাছে পাওয়ার আসলে, ক্ষমতা আসলে সবকে ঠিক করে দেবো, আপনার গ্রামকে ঠিক করে দেবো, আপনার ভাইদের ওদেরকে ঠিক করে দেবো, আপনার পরিবারকে, সমাজকে ঠিক করে দেবো, এটা ভুল কথা। আগে নিজেকে ঠিক হইতে হবে। কয়েকজন লোক নিয়ে একটা পরিবার হয়, কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ হয়, আর কয়েকটা সমাজ নিয়ে একটা ডিস্ট্রিক্ট হয়, আর কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা দেশ হয়, আর কয়েকটা দেশ নিয়ে হচ্ছে বিশ্ব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক জীবনে সংশোধনের তৌফিক দান করেন, আকীদার সংশোধনের তৌফিক দান করেন, ইবাদত বন্দেগী পুরা করার তৌফিক দান করেন, আখলাক চরিত্রের সংশোধনের তৌফিক দান করেন, মুআমালাত ভালো করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত রকম জুলুম অত্যাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। না আমাদেরকে কেউ জুলুম করতে পারে, না আমাদের দ্বারা কারোর জুলুম হয়। আল্লাহ যেন আমাদেরকে সুখে রাখেন। যেসব ভাইরা আজকাল নতুন নতুন এসেছেন আর অনেকের কাছে কাজ নেই, আল্লাহ যেন তাদের ভালো রুজির ব্যবস্থা করে দেন। আর যাদের কাজকর্ম ছুটে গেছে, অনেকে বসে আছেন, বেকার বসে আছেন, আল্লাহ যেন তাদের রুজির বরকত দান করে ভালো কাজের ব্যবস্থা করে দেন। আর আল্লাহ যেন আমাদেরকে এখানে সহি সালামত টিকে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদেরকে চরিত্র গঠনের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার কাজের তৌফিক দান করেন, জাহান্নাম থেকে বাঁচার কাজকর্ম আমল করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله